السلام عليكم ورحمة الله وبركاته হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব বাংলাদেশে কোনটা বলেন দেখি? হেদায়া। বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাসে এই হেদায়া পড়ায়, আলিয়া মাদ্রাসায় ফাজিলে হেদায়া পড়ায়, কওমি মাদ্রাসাগুলোতে একবারে সর্বোচ্চ শ্রেণীতে এই হেদায়া ক্লাস হলো সবচেয়ে উপরের ক্লাস। সেই হেদায়ার মধ্যে দেখেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির আছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে কিনা, হুহার জিকির আছে কিনা। তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একদিন জিকির করতে করতে লাফ মেরে গাছে উঠে গেছেন, এরকম কোনো কথা আছে কিনা? আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জিকির করতে করতে পাগল হয়ে গেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একদিন জিকির পরিচালনা করতেছেন, শ্রোতারা ছাত্ররা এসে আবু হানিফা রহমতুল্লাহ গলা ধরে ঝুলতেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাইক নিয়ে দৌড় দিছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জিকির করতে করতে আল্লাহর আশেকিনেরা আল্লাহর পাগলেরা চারিদিকে দৌড়ায়, এরকম ঘটনা ঘটছে। তাহলে হানাফি মাজহাবে কি এগুলো আছে? এগুলো হানাফি মাজহাবে এগুলো নাই, এগুলো হানাফি মাজহাবের নামে সমাজে চলে আর তারা হানাফি সাজে বসে রয়েছে। কয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মানুষে গালি দেয়? বাংলাদেশে কেউ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে গালি দেয় না, প্রত্যেকেই প্রত্যেক তরিকার প্রত্যেক মতের প্রত্যেক আকীদার মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে সম্মান করে, কারণ তিনি সোনালী যুগের মানুষ, তিনি খাইরুল কুরুনের মানুষ। আমরা সবচেয়ে বেশি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে মহব্বত করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের আকীদারও ইমাম, ফেখেরও ইমাম। আমরা খালি ফেখের ইমাম মনে করি না, ওনাকে আকীদার ইমামও মনে করি। আজকে হানাফি পরিচয় দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আকীদার সাথে মিল নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফেকুল আকবারে স্পষ্ট করে লিখছেন, আল্লাহ রব্বুল আলমিনের আকার আছে, হানাফিরা কয় আল্লাহ নিরাকার। তা আল্লাহর কোনো আকার নাই, আপনি কি আমাদের মধ্যে আল্লাহরে দেখবেন কেমনে? কি দেখবেন? আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতেছেন, জান্নাত দোজখ সে মাই কিয়া করো আর জো হে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম কিছুই চাই না, তোমারে দেখতে চাই, তো দেখবেনটা কি? আল্লাহ তো কোনো আকারে নাই, আপনি কি দেখবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন আকার আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন আরশের উপরে আল্লাহ সমাসেন, আল্লাহ উপরে থাকেন, আর কয় না আল্লাহ সব জায়গায় বিরাজমান। হানাফি আবার কয় আল্লাহ সব জায়গায় বিরাজমান। তা আল্লাহ সব জায়গায় বিরাজমান হলে দোয়া করার সময় হাত উপরের দিকে তোলেন কেন? দোয়া করবেন কেমনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হাত চারিদিকে ঘুরাইতে হবে, আল্লাহ তো চারিদিকে, তা আপনি একদিকে ধরে রাখবেন কেন? চারিদিকে ঘুরানো লাগবে না, আপনি এইদিকে কইলেন তো এইদিকে কই গেছে আল্লাহ। এজন্য মুনাজাত করবেন আর হাতারে ঘুরাইবেন চারিদিকে। মানুষের অন্তর আল্লাহ পাক ভিতরে যে রুহ দিছেন, সেই রুহ মানুষকে তো মানুষের অবচেতনে মানুষকে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ হলেন ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর দৃষ্টি সব জায়গায় বিরাজমান, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন ফিস সামা। তাহলে আজকে হানাফি হয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আকীদার সাথে মিল নেই, হানাফি হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আমলের সাথে মিল নেই।